শুধু জীবন থেমে যায়। থামে না সময় শুধু জীবন থেমে যায়, অসময়ে রাত নেমে যায়। থামে না সময় শুধু জীবন থেমে যায়, অসময়ে রাত নেমে যায়। ভাঙা বুকে ব্যথা ঝড়োটে, ঝরা পাতা স্মৃতিরা জোটে গান নাই। হে ভাঙা মন, হায় মানে না তুমি ছাড়া কিছু জানে না, জানে না। এ জীবন একা পচনা ব্যথা ঢেকে, সুখে আছি বলা সবই সময়েরই ছলনা।